أشهد أن لا إله إلا الله. রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন, এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, গত দুইটি ধারাবাহিক আলোচনা আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনী আলোচনার পর এবারে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ধারাবাহিক আলোচনা, যেখানে আমরা আলোচনা করব উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কাল পর্যন্ত বিভিন্ন ঘটনা। অর্থাৎ যদি এটাকে আমরা সুনির্দিষ্টভাবে বলি, তাহলে হিজরি 24 হতে 73 সাল পর্যন্ত এই 49 বছরের যে ঘটনাগুলো, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এই সময়ের ইতিহাসের যে ঘটনাগুলো, সেগুলো খুবই বেদনাদায়ক এবং মর্মান্তিক। সেই ঘটনাগুলো একজন মুমিনের অন্তরকে বিষাদগ্রস্ত করে তোলে, ভারাক্রান্ত করে তোলে। স্মরণ করা যেতে পারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার যেই শাহাদাতের ঘটনা, তাকে শহীদ করার মাধ্যমেই ফিতনার সেই বন্ধ দরজাটিকে ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু ফিতনা বড় আকারে যখন প্রথম দেখা দিতে শুরু করলো, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের ঘটনার সময় থেকে। সেখান থেকেই প্রথম ফিতনার সূচনা, এবং এরপর একের পর এক লাগাতার ফিতনা চলমান রয়েছে। আমাদের এই সিরিজে আমরা আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তার সেই শাহাদাতের ঘটনা পর্যন্ত আমরা আলোচনা করেছি। ফলে আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো হচ্ছে আজকের এই প্রথম পর্বে ভূমিকা এবং কিছু জ্ঞাতব্য বিষয়, এবং এরপর অর্থাৎ আগামী পর্ব থেকে, দ্বিতীয় পর্ব থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনী, উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা এবং ফিতনার সূচনা, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময়কাল, তার জীবনী, জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, খারিজি এবং শিয়া ফিতনার উদ্ভব, পরবর্তীতে কারবালার সেই মর্মান্তিক ঘটনা, এবং এভাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তার সেই শাহাদাতের ঘটনার মাধ্যমে এই পুরো আলোচনাকে আমরা সমাপ্ত করার ইচ্ছা রাখি। এই সময়কালের মধ্যে এই ঘটনাগুলো, ঘটনা প্রবাহের আলোচনার সঙ্গে সঙ্গে মধ্যবর্তী সময়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মৃত্যুবরণ করেছেন, তাদের জীবনী এবং জীবনের বিভিন্ন ঘটনাও অনেকাংশে উঠে আসবে ইনশাআল্লাহ। কাজেই আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং ভুল ত্রুটি থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন, এবং আমাদের এই কাজে তিনি নিজের পক্ষ থেকে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের এই পর্বটি আমাদের ভূমিকা স্বরূপ এবং ঘটনাভিত্তিক আলোচনা, সেটা ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে শুরু হবে। তবে এই পর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উপকৃত করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিরিজ যেখানে আমরা শেষ করেছিলাম, মূলত সেখান থেকেই আমরা শুরু করছি। সেখানে সেই হাদিসটিকে আমরা স্মরণ করতে পারি, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আরও বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম তারা বসা অবস্থায় ছিলেন। সেখানে আবু ওয়াইল তিনি বলছেন যে, আমি হুজাইফাকে বলতে শুনেছি, একবার আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে বসা অবস্থায় ছিলাম। তখন তিনি বললেন যে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সে কি আল্লাহ রাসূলের ফিতনা সম্পর্কিত হাদিস স্মরণে আছে? হুজাইফা বললেন যে, আমি বললাম আমার স্মরণে আছে। ওমর বললেন যে, তুমি সেগুলোকে পেশ করো। হুজাইফা বললেন, একজন মানুষ ফিতনায় পড়ে তার পরিবার পরিজনের ব্যাপারে, তার অর্থ সম্পত্তি, মাল সম্পত্তির ব্যাপারে, নিজের সন্তান সন্তানাদি এবং পাড়ার প্রতিবেশীর ব্যাপারে, এবং এই ফিতনা সেগুলোর কাফারা এগুলো হচ্ছে নামাজ, সাদাকা, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এর মাধ্যমে সেই ফিতনাগুলোকে দূর করতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি তো এই ফিতনা সম্পর্কে জানতে চাইনি, বরং যেই ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো, সমুদ্রের তরঙ্গমালার মতো উত্থিত হবে, একের পর এক আসতে থাকবে এবং সব কিছুকে তোলপাড় করে ফেলবে, সেই ফিতনা সম্পর্কে আমি জানতে চেয়েছি। হুজাইফা তখন বলেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি ভয় করবেন না, কারণ সেই ফিতনা এবং আপনার মধ্যে রয়েছে একটি বন্ধ দরজা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সেই বন্ধ দরজা সেটাকে কি খোলা হবে নাকি ভেঙে ফেলা হবে? হুজাইফা বললেন, বরং সেটাকে ভেঙে ফেলা হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, যদি সেটাকে ভেঙে ফেলা হয় তাহলে তা আর কখনোই বন্ধ করা যাবে না। হুজাইফা বললেন, হ্যাঁ। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছিলেন, ফিতনার দরজা যদি এভাবে ভেঙে ফেলা হয় তাহলে সেটাকে আর বন্ধ করার কোনো সুযোগ নেই। যে দরজা ভেঙে ফেলা হয়েছে সেটাকে আর কিছুতেই বন্ধ করা যেতে পারে না, সেই ফিতনা কিয়ামত পর্যন্ত আর কখনোই বন্ধ হবে না। হুজাইফা বললেন, হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমরা প্রায় 1500 বছর পর বসে যখন সেই সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত মুসলিম উম্মার এই দীর্ঘ ইতিহাসের দিকে তাকাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কথাকে আমরা সত্য দেখতে পাই। শুরুতে অন্যায়ভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে খুন করার মাধ্যমে, তাকে শহীদ করে দেওয়ার মাধ্যমে যে তরবারিকে কোষমুক্ত করা হয়েছে সেটা আর কখনোই কোষবদ্ধ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা উদিয়া সাইফু ফি উম্মতি লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার উম্মতের মধ্যে যখন পরস্পরের বিরুদ্ধে তরবারিকে উন্মুক্ত করা হবে, পরস্পর পরস্পরের বিরুদ্ধে তরবারি এসে পড়বে এবং সেটাকে কিয়ামত পর্যন্ত আর কখনোই উঠিয়ে নেওয়া হবে না। শুরুতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা এবং এরপর সেই বিভ্রান্ত ফিতনাবাজ লোকেরা, সেই তৃতীয় পক্ষ, তাদের শত্রুতা এবং চক্রান্তের মাধ্যমে তারা সাহাবিদের মধ্যে বিভিন্ন যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ। এবং পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই যে ইসলামের মধ্যে কীভাবে বিভিন্ন রকমের বিভ্রান্ত দল, উপদল, ফিরকা এগুলো সৃষ্টি হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা, পরবর্তীতে কারবালার ঘটনা, এভাবে একের পর এক ঘটনার মাধ্যমে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তার শাহাদাতের ঘটনা, বিভিন্ন খুবই মর্মান্তিক ঘটনাসমূহ। এই ঘটনাগুলোর মাধ্যমে একদিকে বিভিন্ন ফিজিক্যাল বা শারীরিক ক্ষতি সেগুলো আমরা দেখেছি, বিশিষ্ট সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন ফিতনায় শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, মুসলিমদের মধ্যে যুদ্ধ এগুলো সৃষ্টি হয়েছে। আরেকদিকে আমরা দেখতে পাই ইসলামের বিভিন্ন আধ্যাত্মিক ক্ষতি সাধিত হয়েছে, অর্থাৎ ঈমান এবং আকীদার বিভিন্ন আদর্শিক ক্ষতি, বিভিন্ন দল, উপদল, ফিরকা ইত্যাদি সৃষ্টি হয়েছে। এবং সেই সময় থেকে শুরু করে এই ফিতনাগুলো কখনোই সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়নি, বরং উভয় ক্ষতির ক্ষতই টিকে রয়েছে এবং এই ক্ষত দিনে দিনে আরও বড় হয়েছে। এই যে ইতিহাসের এই বেদনাদায়ক অধ্যায়গুলো, এগুলোকে একেবারে আমভাবে জনসাধারণের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করতে একটা সময় পর্যন্ত আমরা দেখতে পাই যে সালাফগণের মধ্যে অনেকেই অনাগ্রহ বোধ করতেন এবং তারা এই বিষয়গুলো সম্পর্কে এরকম মানসিকতা পোষণ করতেন যে যা ঘটার ঘটেছে, এই বিষয়গুলো আল্লাহর কাছে আমরা সঁপে দিই। তারা এই বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা গবেষণা করতে কিংবা আলোচনা করতে খুব একটা আগ্রহী ছিলেন না এবং এর অবশ্যই বিভিন্ন যৌক্তিক কারণ ছিল। এই পয়েন্টে আমরা কিছুটা সময় ব্যয় করব, আমরা তাদের সেই আশঙ্কা সেটাকে বোঝার চেষ্টা করব এবং এই আলোচনার মাধ্যমে আরও একটি পয়েন্ট আমাদের সামনে আশা করা যায় যে স্পষ্ট হবে, আমরা বুঝতে পারবো যে কেন সাহাবাদের সেই ঘটনাগুলোকে সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে আলোচনা করতে হয় কিংবা সেই ঘটনাগুলো আলোচনা করার মেথড বা পদ্ধতি কী হওয়া উচিত। সালাফদের যে আশঙ্কা ছিল তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, তারা আশঙ্কা করতেন যে সেই ঘটনাগুলোকে আলোচনা করার মাধ্যমে হয়তো এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে সাধারণ মানুষের মধ্যে সাহাবায়ে কেরামদের প্রতি একটি ভুল ধারণা বা বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে, ফলে সাহাবায়ে কেরামদের মর্যাদা হানির একটি আশঙ্কা থেকে যায়। এবং সাহাবায়ে কেরামদের প্রতি যদি কখনো বিরূপ ধারণা সৃষ্টি হয় তাহলে দীন ইসলামের প্রতি, শরিয়ার প্রতি একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়ে যাবে, কারণ এই দীন সেটা এসেছে সাহাবায়ে কেরামদের মাধ্যমেই। সুতরাং সাহাবায়ে কেরামদের প্রতি কেউ বিরূপ ধারণা পোষণ করবে এবং এরপর সে ইসলাম, দীন, শরিয়া এই বিষয়গুলোর প্রতি সুধারণা রাখবে এটা হতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে সিফিনের সেই বিষয় সম্পর্কে, তখন তিনি বলেছিলেন যে সেটা হচ্ছে এমন এক ঘটনা, এমন এক রক্তপাত যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করেছেন, আমার হাতকে রক্ষা করেছেন, কাজেই আমি আমার জিহ্বাকে সেই কাজের সঙ্গে যুক্ত করতে চাই না। একইভাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করেছিলেন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা তাদের সম্পর্কে, সেই ঘটনা সম্পর্কে, তখন তিনি সেখান থেকে মুখ ফিরিয়ে নিলেন। এরপর সেই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করল, সে অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কোরআনের সেই আয়াতটি তাকে স্মরণ করিয়ে দিলেন। তিনি তিলাওয়াত করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিনি সূরা বাকারা সেই আয়াতটি তিলাওয়াত করলেন, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ছিল এমন এক সম্প্রদায় যারা গত হয়েছে, অতীত হয়েছে, তারা যা করেছে সেটা তাদের জন্য এবং তারা কি করত সেই সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। আরেকটি বর্ণনা এসেছে মানাকিব আল ইমাম আহমদ, সেখানে এই বর্ণনাটি এসেছে যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সেই বিষয়ে আপনি কি বলেন আলী এবং মুয়াবিয়ার সেই ঘটনাগুলো সম্পর্কে। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন তিনি বললেন, আমি তাদের ব্যাপারে যা সর্বোত্তম তাছাড়া আর কিছুই বলি না। আরেকটি বর্ণনায় আমরা দেখতে পাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল এমন একজন ব্যক্তির ব্যাপারে, সেই ব্যক্তি সাহাবিদের সমালোচনা করছিল, মুয়াবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তাদের ব্যাপারে সে সমালোচনা করছিল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল, সেই ব্যক্তির ব্যাপারে আমরা কি বলবো, তাকে কি রাফিদি বলা যায়? তিনি জবাব দিয়ে বলেছিলেন, সেই ব্যক্তি যে কাজ করছে, অর্থাৎ সাহাবিদেরকে সমালোচনা করছে, দোষারোপ করছে, ক্রিটিসাইজ করছে, এই কাজ সে কিছুতেই করতে পারতো না যদি না তার অন্তরে কিছু অশুভ বিষয় লুকানো থাকতো। তিনি বললেন, কোনো ব্যক্তি সাহাবিদেরকে সমালোচনা করতে পারে না, নিন্দা করতে পারে না যদি না তার অন্তরে অশুভ কোনো বিষয় লুকানো থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আরও বলেছেন, যদি কখনও তোমরা কোনো ব্যক্তিকে দেখো যে সে সাহাবিদের ব্যাপারে মন্দ কিছু বলছে, তাহলে তার দীন সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করো। আবু জারাহ আর রাজি তিনি বলেছেন, যদি তোমরা কোনো ব্যক্তিকে দেখো যে সে সাহাবিদেরকে নিন্দা সমালোচনা করছে, তাহলে তোমরা জেনে নাও যে সেই ব্যক্তি একজন জিন্দিক, অর্থাৎ সে এমন একজন ব্যক্তি যাকে তার ভুলগুলো বারবার ধরিয়ে দিলেও সে ভুলের উপরেই অটল থাকে। এবং তিনি আরও বলেছেন, আমাদের কাছে, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমাদের কাছে আল্লাহ রাসুল তিনি সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসুল সত্য এবং কুরআন সত্য, আর কুরআন এবং রাসুলের সুন্নাহ এগুলো তো আমাদের কাছে এসেছে সেই রাসুলের সাথী সাহাবিদের মাধ্যমেই। কাজেই যারা সমালোচনাকারী তারা কুরআন এবং সুন্নাহকে খাটো করার উদ্দেশ্যেই কুরআন এবং সুন্নার যারা ধারক এবং বাহক ছিলেন সেই সাহাবিদেরকে খাটো করে থাকে। ইমাম আল কুর্তুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাহাবিদের কারোর প্রতি কোনো ধরনের ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিত ভুল করেছেন এই ধরনের অভিযোগ আরোপ করার কোনো অনুমতি নেই, কারণ তারা তাদের কাজকে, তাদের বিষয়কে ন্যস্ত করতেন যা তারা তাদের অবস্থান থেকে সবচেয়ে সঠিক এবং উপযুক্ত মনে করতেন তার উপরে। বাকি তাদের মনের কী ইচ্ছা ছিল বা নিয়ত কী ছিল সেটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ন্যস্ত। ইমাম আল কুর্তুবী তিনি আরও বলেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং কুরআনের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি তাদের উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সমষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে প্রশংসা লাভ করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে তারা সনদ লাভ করেছেন। কাজেই কুরআনের মাধ্যমে সেই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর যদি কেউ আল্লাহ সুবহানাহু তাআলার করার প্রশংসাকে অস্বীকার করে, সেই সনদকে অস্বীকার করে, তাহলে তো সেই ব্যক্তি আল্লাহর কালাম কুরআনকেই অস্বীকার করছে। যেমন যদি কোনো ব্যক্তি যদি এটা বলে থাকে যে সাহাবায়ে কেরাম তাদের মধ্যে যেই দ্বন্দ্ব বা যুদ্ধগুলোকে সৃষ্টি করে দেওয়া হয়েছিল এবং সেখানে কেউ কেউ দুনিয়ার লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে কিংবা পারস্পরিক বিদ্বেষ বা হিংসার কারণে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাহলে এর মাধ্যমে তাদের উপরে স্পষ্ট অপবাদ আরোপ করা হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের যে প্রশংসা করেছেন সেগুলিকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহর কালাম কুরআনকেই অস্বীকার করা হচ্ছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের একটি মূল নীতি হচ্ছে যে তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে সবচেয়ে উত্তম ভাষাতেই কথা বলে থাকে। এবং এরপর তিনি কোরআনের সেই আয়াতটিকে উল্লেখ করেন, সূরা হাশরের আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তাদের পরে এসেছে তারা তাদের ব্যাপারে বলে থাকেন, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যারা তাদের পরে এসেছেন তারা বলে থাকেন, হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানে আমাদের যারা অগ্রগামী আমাদের সেই ভাইদেরকে তুমি ক্ষমা করো এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বা বিদ্বেষ রেখো না। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটিকে উল্লেখ করেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইবনে মাজাতে হাদিসটি এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা কেউ আমার সাহাবীদেরকে, আমার সাথীদেরকে গালমন্দ করো না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তার কসম করে আমি বলছি, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও দান খয়রাত করে দেয়, তবুও এটা তাদের কারো, অর্থাৎ সাহাবায়ে কেরামদের কারো একজনের করা এক মুদ বা অর্ধ মুদ পরিমাণ দান খয়রাতের সমপরিমাণও হতে পারবে না। সুতরাং এখান থেকে সাহাবায়ে কেরামদের উচ্চ মর্যাদা কত বেশি, সাহাবায়ে কেরামদের মর্যাদা কত উচ্চ, তার একটি ধারণা আমরা লাভ করতে পারি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরও বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এই বিষয়ে ঐক্যমত রয়েছে বা ইজমা রয়েছে যে কুরআন এবং সুন্নাতে সাহাবায়ে কেরামদের যে সম্মান এবং মর্যাদা সম্পর্কে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে। তিনি এই প্রসঙ্গে আরও বলেছেন, তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মর্যাদা বা অবস্থান অবশ্যই নবীদের মতো নয়। নবীরা আম্বিয়া আলাইহিমুসসালাম তারা গুনাহমুক্ত, তারা মাসুম। অপরদিকে সাহাবায়ে কেরাম তারা সম্পূর্ণভাবে মাসুম বা গুনাহমুক্ত এরকম নন। তাদের মাধ্যমে বিভিন্ন ভুল ত্রুটি গুনাহ হতে পারে, কিন্তু তাদের নেকির বিপরীতে সেই ভুল ত্রুটি বা গুনাহের পরিমাণ খুবই অল্প এবং সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং তাদের গুনাহের ব্যাপারে যদি এই বিষয়ে বা এই কথা প্রযোজ্য হয়, তাহলে আমাদের সাবধান হয়ে ভেবে দেখা উচিত যে এই বিষয়গুলো গবেষণাযোগ্য বিষয় বা ইজতিহাদি বিষয় ছিল, সেই বিষয়ে তাদেরকে কিভাবে কোনো ব্যক্তি দোষারোপ করতে পারে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কোনো একজন ব্যক্তি মীমাংসা করার ব্যাপারে ইজতিহাদ বা গবেষণা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলে তাকে দুইটি সওয়াব দেওয়া হয়, দুইটি পুণ্য দেওয়া হয়, আর ইজতিহাদ বা গবেষণা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারলেও একটি পুণ্য দেওয়া হয়। সাহাবায়ে কেরাম তাদের ইজতিহাদ হচ্ছে শ্রেষ্ঠ ইজতিহাদ এবং সে কারণে তাদের যে সম্মিলিত মতামত সেটা মানতে আমরা বাধ্য, সেটা মানা আমাদের জন্য ওয়াজিব। সাহাবায়ে কেরাম তাদের সম্মিলিত মতামত আমাদের উপর মানা ওয়াজিব, এবং যখন তারা কোনো একটি বিষয়ে বিভিন্ন রকম মত পেশ করেন বা মত পার্থক্য দেখা যায়, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সত্য তাদের বিভিন্ন রকম মতের মধ্যেই রয়েছে। তাদের মতামতের বাইরে গিয়ে কখনো সঠিক সত্য খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতামতের ভেতরেই সত্য রয়েছে। সুতরাং তারা যে বিষয়ে যে সমাধান এনেছেন, যে মতামত পেশ করেছেন, পরবর্তী সময়ে এসে কেউ তার থেকে উত্তম সমাধান পেশ করবে বা মতামত পেশ করবে, এটা কখনোই সম্ভব নয়। কাজেই ইতিহাসের যে ঘটনাগুলো আমরা সামনে পেশ করতে যাচ্ছি, সেখানে কোনো একটি ঐতিহাসিক ঘটনার মধ্যে যদি কোনো ব্যক্তি সমন্বয় সাধন করতে সক্ষম না হয় বা সঠিকভাবে বুঝতে সক্ষম না হয়, তাহলে সেই ব্যক্তির উচিত যে এতটুকুর উপরে সন্তুষ্ট থাকা যে পরবর্তী কোনো প্রজন্মই সাহাবায়ে কেরামদের সমতুল্য হতে পারবে না। সাহাবায়ে কেরাম তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খাইরুল কুরুনি কারণী, সর্বোত্তম প্রজন্ম এটা হচ্ছে আমার প্রজন্ম। সাহাবায়ে কেরাম তাদের যে ভুল ত্রুটিগুলো, তার ব্যাপারে দৃষ্টান্ত পেশ করে এভাবে বলা যেতে পারে যে তার পরিমাণ এত সামান্য যেটা একটি ধবধবে সাদা কাপড়ে ছোট্ট এক টুকরো কালো দাগের মতো। অপরদিকে বাকি মানব সমাজ, তাদের অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিরমিজের হাদিসে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ আল্লাহ, তোমরা আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং আমার পরে তোমরা তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিও না। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো, সাহাবিদেরকে ভালোবাসলো, সে আমার প্রতি ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো, এবং যে সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করলো, সে আমার প্রতি বিদ্বেষ রাখার কারণেই তাদেরকে বিদ্বেষ পোষণ করলো, এবং যে ব্যক্তি তাদেরকে কষ্ট প্রদান করলো, ক্ষতি করলো, সে আমার ক্ষতি করলো, এবং যে আমার ক্ষতি করলো সে আল্লাহর অসন্তুষ্টির কারণ হলো, আর যে আল্লাহর অসন্তুষ্টির কারণ হলো তাকে খুব শীঘ্রই শাস্তি প্রদান করা হবে। কাজেই শুরুতে এই বিষয়গুলোকে সতর্কতা বা সাবধানবাণী হিসেবে নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পর দ্বিতীয় পয়েন্ট আমরা উপস্থাপন করছি, সেটা হচ্ছে যে নিজেদেরকে আমাদের প্রশ্ন করা উচিত যে কেন আমি ইতিহাসে এই ঘটনাগুলোকে জানতে আগ্রহী হলাম। যদি এর উত্তর এরকম হয়ে থাকে যে সাহাবীদের সেই ঘটনাগুলোকে জানার পর কে ভুল কে সঠিক এরকম একটি বিচার করার মানসিকতা আমার মধ্যে সৃষ্টি হয়েছে, কিংবা আমরা সিদ্ধান্তে দ্রুত পৌঁছাতে চাই, কিংবা কাউকে দোষারোপ করতে চাই, তাহলে এটি হচ্ছে একটি ভুল মানসিকতা। এই ধরনের মানসিকতা নিয়ে ইতিহাসের এই ঘটনাগুলো জানা কিংবা অনুসন্ধান করা উচিত নয়। অপরদিকে যদি উত্তর হয় এইরকম যে আমরা এই ঘটনাগুলো থেকে উপকার গ্রহণ করতে চাই, উপকারী ইলম বা ইলমুন নাফিয়া সেটা লাভ করতে চাই এবং ফিতনা থেকে সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদেরকে রক্ষা করেছিলেন সেইভাবে নিজেদেরকে রক্ষা করতে চাই, কিংবা ফিতনার সময়ে আমাদের যে করণীয় সেটা সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো থেকে গ্রহণ করতে চাই, ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, এবং বাস্তবে সেই সময় যারা মুসলিমদের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিয়েছিল তাদের ভূমিকা থেকে সাবধান হতে চাই, কিংবা পরবর্তীতে কীভাবে বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়েছিল এবং তার যে ক্ষতি বিভ্রান্তি সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, সেই ক্ষেত্রে এটি হচ্ছে সঠিক মানসিকতা এবং সেটা হচ্ছে উপকারী। সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো জানতে পারি, তার অনুমতি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে একটি হাদিসে জানিয়েছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির উত্তম ইসলাম হচ্ছে সেটাই যে সে সেই বিষয়গুলোকে ছেড়ে দেয় যেগুলো তার কোনো উপকারে আসে না। অনর্থক অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। শুরুর দিকে সালাফদের মধ্যে অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে অনাগ্রহ বোধ করলেও পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে উলামা একরাম তারা এই ঘটনাগুলোকে নিয়ে বিস্তারিত রচনা লিখেছেন, ইতিহাস সংরক্ষিত করেছেন এবং সেই ঘটনাগুলোর আলোচনা বিশ্লেষণ বিভিন্ন রকমের মতামতও তারা পেশ করেছেন। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং সেগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার গুরুত্ব এটা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে আমরা দেখি বর্তমান সময় হচ্ছে এমন একটি যুগ যাকে বলা হয়ে থাকে তথ্য এবং প্রযুক্তির যুগ। একটা সময় পর্যন্ত মানব ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের যে প্রচার প্রসার তার পদ্ধতি এরকম ছিল যে নির্দিষ্ট ব্যক্তি বা তার যে মজলিস, তার বৈঠক, আলোচনা সেই পর্যন্ত না পৌঁছালে সে যে বিষয় নিয়ে আলোচনা করছে সেই বিষয় সম্পর্কে জানার কোনো সুযোগ ছিল না। সে ভুল শুদ্ধ যাই আলোচনা করুক না কেন, তার আলোচনা পর্যন্ত তার ক্ষতি কিংবা উপকার আমার পর্যন্ত পৌঁছাতো না। কিন্তু বর্তমান সময়ে এমন একটি যুগে এমন একটি পৃথিবীতে আমরা বাস করছি যখন সব কিছুই প্রচার প্রসার করা খুবই সহজ হয়ে এসেছে, ফলে বর্তমান সময়ে সব বিষয়েই আলোচনা চতুর্দিকে সয়লাব। এরকম একটি অবস্থায় দরজা জানালা বন্ধ করে চোখ কান বন্ধ করে মিথ্যাকে ঠেকিয়ে রাখা যায় না, বরং সত্যকে জেনে নিতে হয়। বিশুদ্ধ বিষয় কি সেটাকে জেনে নিয়ে সেটাকে নিজের মধ্যে ধারণ করে আল্লাহর সাহায্যে দৃঢ় থাকতে হয়। অর্থাৎ এই কথাটিকে আমরা এভাবে বলতে পারি যে যদি আমরা সঠিক স্থান বা সঠিক উৎস থেকে সঠিক ঘটনাকে না জানি তাহলে আশঙ্কা থেকে যায় যে ভুল উৎস থেকে ভুল স্থান থেকে ভুল এবং মিথ্যা তথ্যগুলো এসে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। যে কারণে আমরা দেখতে পাই যে এই বিষয়গুলোকে নিয়ে যখন মহরম মাস বা আশুরার সময় আসে সেই সময় প্রায় সকল মসজিদে ইমাম সাহেবগণ, জুমার মসজিদে খতিবগণ তারা এই বিষয়গুলোকে নিয়ে ইতিহাসে সেই ঘটনাগুলোকে নিয়ে কম বেশি বিস্তারিত আলোচনা তারা পেশ করে থাকেন। কাজেই বিভিন্ন পরিস্থিতিতে এই বিষয়ে জানা এবং আলোচনার প্রয়োজন রয়েছে। যেমন একটি বর্ণনায় আমরা দেখতে পাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি কোনো দেখা যায় কোনো একজন বিদাতি ব্যক্তি সে সাহাবায়ে কেরামদের সেই ঘটনা বা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করছে মিথ্যার ভিত্তিতে, তাহলে অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে, ডিফেন্ড করতে হবে। অর্থাৎ সে যে মিথ্যাগুলো পেশ করছে তার মিথ্যা যুক্তিতর্ক সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, তার বিপরীত যুক্তি তর্ক পেশ করতে হবে জ্ঞান এবং আদলের ভিত্তিতে। ইমাম আজ-জাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে আরেকটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করতেন। তিনি মতামত পেশ করতেন যে সমস্ত রচনার মাধ্যমে সাহাবায়ে কেরামদের প্রতি মিথ্যা এবং অভিযোগগুলো আরোপ করা হয়ে থাকে, তাদের মর্যাদাকে অবমাননা করা হয়, খাটো করা হয়, সেই সমস্ত কিতাবাদিকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে। এবং তিনি বলতেন যে এভাবে একজন ব্যক্তির উচিত সাহাবায়ে কেরামদের মধ্যে সংঘটিত সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা থেকে দূরে থাকা, সাবধান থাকা। ইমাম আজ-জাহাবী রাহিমাহুল্লাহ তার এই মতামত সম্পর্কে শাইখ আস-সাল্লাবি হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে বর্তমান সময়ে এই কথার উপরে আমল করা প্রায় অসম্ভব, কারণ কেননা বিভিন্ন বিষয়ে বই পুস্তক এমনভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যা ইসলামের বিভিন্ন দল উপদল তাদের বিভিন্ন প্রকাশিত রচনা, ইসলামের শত্রুদের প্রকাশিত বিভিন্ন রচনা, সাহাবায়ে কেরামদের মর্যাদাকে খাটো করেছে এই ধরনের বিভিন্ন বিভ্রান্তিমূলক রচনা এমনভাবে সব জায়গাতে ছড়িয়ে আছে যে এখন সেই অবস্থায় তাদের সেই বিভ্রান্তিকর রচনাগুলোকে একত্রিত করে নিশ্চিহ্ন করা এটা সম্ভব নয়। সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সত্য এবং সঠিক ঘটনাগুলো জেনে নেওয়ার প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। ইতিহাসের এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে বিস্তারিতভাবে জানা এটা একজন সাধারণ মুসলিমের জন্য অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় না, কারণ খুব সাধারণভাবেই এগুলো হচ্ছে পরবর্তী সময়ের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের আরও 30 বছর পরের বিভিন্ন ঘটনা হচ্ছে এগুলো। এবং এই ঘটনাগুলো সাধারণভাবে ঈমান বা আকীদার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু এর বিপরীতে আরেকটি বাস্তবতা হচ্ছে, এটা আমরা দেখতে পাই যে এই ঘটনাগুলো ইতিহাসে সেই ঘটনাগুলো ঈমান এবং আকীদার সঙ্গে সংযুক্ত না হলেও সেই ঘটনাগুলোকে ব্যবহার করে বিভিন্ন রকমের ভুল, মিথ্যা, অপপ্রচার এগুলোকে তৈরি করা হচ্ছে এবং সেগুলো সৃষ্টি করার মাধ্যমে ঈমান এবং আকীদার উপরে হামলা করা হচ্ছে, সন্দেহ এবং সংশয় সৃষ্টি করে দেওয়া হচ্ছে, একদিকে বিভিন্ন দল উপদলের পক্ষ থেকে, আরেকদিকে ইসলামের শত্রুদের পক্ষ থেকে। কাজেই এই কারণেও আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে সেই ঘটনাগুলো সম্পর্কে জানার প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। এবং এই বিষয়ে আরেকটি বাস্তবতা হচ্ছে যে বাস্তবে আসলে কি ঘটেছিল, কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল, কেন সাহাবায়ে কেরামদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে দল উপদল সৃষ্টি হলো কারবালার সেই ঘটনা, এগুলো সম্পর্কে খুব কম মানুষই প্রকৃত সত্য জানে এবং স্পষ্ট ধারণা রাখে। এক ধরনের অস্পষ্টতা বা বিভ্রান্তি আমরা জনসাধারণের মধ্যে দেখতে পাই। এর বেশ কিছু কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে এটা, এক নম্বর কারণ যে ইতিহাসের যে বর্ণনা বা সংকলনের ধরন, সংগ্রহ এবং সংকলন করা, সেখানে কিছুটা শিথিলতা রয়েছে। ইতিহাসের বর্ণনাগুলোকে সংগ্রহ করা, সংকলন করা, সেটা হাদিসের মতো এত সাবধানতার সঙ্গে করা হয় না। হাদিস খুবই সতর্কতার সঙ্গে সংগ্রহ এবং সংকলন করা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের মাধ্যমে সেগুলোকে বিভিন্ন মানে বিভক্ত করে সংগ্রহ করা হয়েছে। অপরদিকে ইতিহাসের রচনাগুলোতে ডকুমেন্টেশন বা সংগ্রহ করার স্বার্থে দুর্বল কিংবা শক্তিশালী, তুলনামূলকভাবে কম নির্ভরযোগ্য সমস্ত বর্ণনাই ওলামা একরাম তাদের রচনাগুলোতে লিখেছেন, যেমন তাবারি বা আল বিদায় ওয়ান নিহায়া, সেখানে সব ধরনের বর্ণনাগুলোকে তারা ডকুমেন্টেশন বা সংরক্ষণ করেছেন। এবং সেই বইগুলো সম্পর্কে বলা হয়ে থাকে যে সেগুলো হচ্ছে আলেমদের জন্য, আলেমদের দ্বারা লিখিত বই। আলেমদের দ্বারা আলেমদের জন্য লিখিত, এই কথার অর্থ কী? তাহলে কি আমরা ধরে নিব যে ইসলামে এক ধরনের পুরোহিততন্ত্র রয়েছে, যেখানে কিছু বিষয় শুধুমাত্র আলেম বা যারা জ্ঞানী তারাই পড়বেন, আর সাধারণ লোকেরা পড়তে পারবে না, জানতে পারবে না? বিষয়গুলো এরকম নয়, বরং আলেমদের দ্বারা আলেমদের জন্য লিখিত এই কথার অর্থ হচ্ছে সেই বর্ণনাগুলোকে যখনই কোনো একজন আলেম তিনি দেখবেন, তিনি যখন বর্ণনার চেইন দেখবেন, বর্ণনার সূত্র বা সনদ দেখবেন, তিনি বুঝতে পারবেন যে সেই বর্ণনাটি কতটুকু বিশুদ্ধ এবং কতটুকু গ্রহণযোগ্য, কিংবা সেটা দুর্বল বা অবিশুদ্ধ কিনা। অপরদিকে একজন সাধারণ মানুষ যখন সেই বর্ণনাগুলো পড়বে, তখন সে সমস্ত বর্ণনাকে একইভাবে দেখবে, একটি দুর্বল বর্ণনাকে সে যে চোখে দেখবে, একটি বিশুদ্ধ বা শক্তিশালী বর্ণনাকেও সে একই চোখে দেখে থাকে, ফলে তার পক্ষে পার্থক্য করা কঠিন হয়ে যায়। এটাই হচ্ছে এই কথার অর্থ যে ইতিহাসের সেই গ্রন্থগুলো অনেক ক্ষেত্রেই আলেমদের দ্বারা আলেমদের জন্য লিখিত হয়েছিল। এবং আরও একটি কারণ আমরা দেখতে পাই, ঐতিহাসিক কারণ, যে ইতিহাসের সেই ঘটনাগুলোকে সংকলন করা হয়েছিল আব্বাসীয় খিলাফার সময়ে। এবং ইতিহাসের একটি বাস্তবতা এটা যে পরবর্তী সময়ে উমাইয়া এবং আব্বাসীয় বংশ, তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, যার কারণে অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন বর্ণনায় উমাইয়া বংশ তাদের উপর বিভিন্ন রকমের সমালোচনা পেশ করেছেন। দ্বিতীয় পয়েন্ট, অস্পষ্টতা এবং বিভ্রান্তির আরেকটি কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই অমুসলিম লেখকদের যে রচনা, ওরিয়েন্টালিস্ট এবং ইসলামের মধ্যে যে বিভিন্ন বিভ্রান্ত ফিরকা, তাদের রচনাগুলো থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, একজন ব্যক্তি অবশ্যই বিভ্রান্ত হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক ক্ষেত্রেই ইতিহাসে সেই ঘটনাগুলো আলোচনা করতে গিয়ে একজন লেখক সাহাবিদের নিয়ত সম্পর্কে কথা বলেছেন, তাদের মোটিভ নিয়ে অনধিকার চর্চা করেছেন, কী কারণে, কেন ঘটেছিল সেই বিষয়ে ব্যক্তিগত মতামত পেশ করার কোনো সুযোগ বা অবকাশ নেই। শেখ সাল্লাবী হাফিজাহুল্লাহ তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে ইতিহাসে সেই ঘটনাগুলোকে নিয়ে যে রচনা, বর্তমান সময়ে যে রচনাগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে তিনটি ধরন আমরা দেখতে পাই, তিনটি ধরন বা তিনটি ভাগ, তিনটি ক্যাটাগরি আমরা দেখতে পাই। প্রথম ধরন, ভাগ বা ক্যাটাগরি হচ্ছে এটা যে পশ্চিমা প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট, যারা ইসলামের প্রতি বিদ্বেষ রাখেন, তাদের রচনায় তারা সাহাবায়ে কেরামদের সেই ঘটনাগুলোকে আলোচনা করেছেন এবং তারা খুবই একপাক্ষিকভাবে সাহাবায়ে কেরামদের ঘটনাগুলোকে তাদের নিজেদের দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারা অভিযোগ করেছেন সাহাবায়ে কেরাম তারা একে অন্যের সঙ্গে কলহ দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, দুনিয়ার দ্বন্দ্ব, ধন সম্পত্তি কামাই করা, এগুলোর কারণে তারা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এবং এই ক্যাটাগরিতে রাফিদি বা শিয়াদের রচনাগুলোকেও একই কাতারে রাখা হয়েছে এবং তাদের সেই রচনাগুলোকে পরবর্তী সময়ে এক ধরনের পরাজিত মানসিকতার যে মুসলিমরা, তারা তাদের রচনাতে, তাদের লেখাতে উল্লেখ করে সেই পশ্চিমা চশমা দিয়ে এই ঘটনাগুলোকে দেখার চেষ্টা করেছে। বাহ্যিকভাবে দেখা যায় একজন মুসলিম লেখক সে ইতিহাসে সেই ঘটনাগুলোকে লিখছে, অথচ বিভিন্ন ক্ষেত্রে সে মন্তব্য বা কোটেশন সেগুলো পেশ করছে সেই পশ্চিমা লেখকদের বই থেকে। এটা হচ্ছে একটি বড় কারণ, যে কারণে ইতিহাসে সেই ঘটনাগুলো পরবর্তী মানুষদের কাছে বিভ্রান্তিকর হিসেবে উপস্থাপিত হয়। সমসাময়িক রচনাগুলোর মধ্যে দ্বিতীয় ভাগ বা ক্যাটাগরি আরেকটি এটা, দেখা যায় যে অনেক মুসলিম আলেম তারা সেই ঘটনা সম্পর্কে লিখেছেন। সাধারণভাবে তাদের রচনাগুলোর মাধ্যমে কিংবা তাদের অন্যান্য কাজের মাধ্যমে মুসলিমরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিছু না কিছু ভুল ত্রুটি ঘটতে পারে, এটা স্বাভাবিক। এই ধরনের একটি রচনার উদাহরণ হচ্ছে সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ তার সেই গ্রন্থ আল খিলাফা ওয়া মুল্ক, অর্থাৎ খিলাফত এবং রাজতন্ত্র। গ্রন্থটি এবং সেখানে উল্লেখিত বিভিন্ন মতামত বিভিন্ন কারণে মুসলিম আলেমদের মাধ্যমেই সমালোচিত হয়েছে, এবং তারা তার যে ভুলগুলো সেগুলিকে চিহ্নিত করেছেন, তারা পৃথকভাবে আরও গ্রন্থ রচনা করেছেন। যেমন এক্ষেত্রে বাংলায় অনুদিত একটি গ্রন্থ আমরা দেখতে পাই, মুফতি তাকি ওসমানী হাফিজাউল্লাহ তার রচিত গ্রন্থ, যেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে ইতিহাসের কাঠকড়াই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে। কাজে এক্ষেত্রে আরও একবার আমরা স্মরণ করতে পারি যে সাহাবা ইকরামদের মধ্যে বিভিন্ন রকমের মত পার্থক্য দেখা গিয়েছিল, সে কারণে আমাদের উচিত নয় যে কোনো একটি পক্ষ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবিদের উপরে আক্রমণ করা কিংবা তাদেরকে দোষারোপ করা। অনেক মুসলিমদের ক্ষেত্রেই দেখা যায় তারা খুবই ক্যাজুয়ালি, ঢিলেঢালাভাবে, দায়সারাভাবে, তারা খুবই একপেশেভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে কথা বলে থাকে, তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ পেশ করে থাকে। অথচ অপরদিকে হাদিসে আমরা দেখতে পাই যে তার মর্যাদা সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে একজন। এভাবে অনেক ব্যক্তি দেখা যায় সেই ফিতনার সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা নিয়ে অনেক রকমের মন্তব্য, মতামত কিংবা তার উপরে অভিযোগ পেশ করা এগুলো করে থাকে। অথচ হাদিসে আমরা দেখতে পাই সহিহ বুখারীতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা আবু বকরকে মনে করতাম অতুলনীয়, অর্থাৎ তিনি সবার উপর শ্রেষ্ঠ, তাকে মনে করতাম অতুলনীয়, এবং তারপর ছিলেন ওমর, এবং তারপর হচ্ছেন কে, উসমান রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ ইবনে ওমর তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবিদের মধ্যে আমরা মর্যাদা নির্ণয় করতাম এভাবে, সবচেয়ে বেশি মর্যাদাবান আবু বকর, তার সঙ্গে কারো তুলনা হতে পারে না, এরপরে রয়েছেন ওমর এবং এরপর রয়েছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ইবনে ওমর থেকে আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই এবং এটিও বুখারিতে উল্লেখ করা হয়েছে, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা আবু বকরের সমকক্ষ কাউকে মনে করতাম না, তারপর ওমর এবং তারপর উসমানকে মর্যাদা প্রদান করতাম। এরপর তিনি বলছেন যে বাকি সাহাবিদের মধ্যে আমরা কাউকে কারো উপরে প্রাধান্য প্রদান করতাম না, অর্থাৎ বাকিদেরকে তারা সবাই একইভাবে দেখতেন। কাজেই এই বিষয়গুলো খুবই দুঃখজনক যে পরবর্তী সময়ে আসা কিছু মানুষেরা তারা সাহাবিদেরকে আক্রমণ করে কথা বলছে, কিংবা এই উম্মার সাহাবিদের মধ্যে যিনি তৃতীয় শ্রেষ্ঠ ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে আক্রমণ করে নানা রকমের মন্তব্য কিংবা অভিযোগ পেশ করছে। এই বিষয়টির সঙ্গে সাদৃশ্য করা যায় সেই বিষয়টিকে যেটা কিনা বিশিষ্ট তাবি মুজাহিদ রাহিমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন জাকারিয়া আলাইহিসসালামের সন্তান ইয়াহিয়া আলাইহিসসালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, লোকেরা যেন আমার ব্যাপারে ভালো ছাড়া মন্দ কোনো কিছুই উল্লেখ না করে। অর্থাৎ লোকেরা যখনই ইয়াহিয়া আলাইহিসসালামের সম্পর্কে কথা বলবে, স্মরণ করবে, শুধুমাত্র তার ব্যাপারে উত্তম বিষয়গুলোই উল্লেখ করবে। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইয়াহিয়া আলাইহিসসালামের প্রতি নাজিল করলেন, তাকে জানালেন, ওহে ইয়াহিয়া, যে বিষয়ে আমি আমার নিজের জন্যই তাকদিরে নির্ধারণ করিনি সেটা কিনা তুমি তোমার ব্যাপারে চাইছো যে আমি নির্ধারণ করে দেই? কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছু আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করে যাচ্ছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও কিছু ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং অশোভন ভাষায় নানা রকমের অশোভনীয় উক্তি, মন্তব্য এগুলো করে থাকে। কাজেই কিছু মানুষ থাকবেই যারা সাহাবা ইকরামদেরকে আক্রমণ করে তাদের ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগ পেশ করবে। ইতিহাসের রচনাগুলোর মধ্যে তৃতীয় ক্যাটাগরি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আলজার হিওয়াত্তা আদিলের ভিত্তিতে রচনা। আলজার হিওয়াত্তা আদিল, এটি হচ্ছে হাদিস শাস্ত্রের একটি পরিভাষা এবং এর মাধ্যমে হাদিস বা বর্ণনার মান সম্পর্কে জানা যায়, অর্থাৎ যার মাধ্যমে হাদিসকে বর্ণনা করা হচ্ছে বা একটি বর্ণনা আমাদের সামনে আসছে তিনি কতটুকু নির্ভরযোগ্য, কিংবা তার সেই বর্ণনাকে গ্রহণ করা যাবে কি না বা সেটাকে বর্জন করতে হবে কি না এমন কোনো কারণ আছে কি না সেই বিষয়গুলো জানা যায়। ইতিহাসের যে গ্রন্থগুলো আলজারহি ওয়া তাআদিলের ভিত্তিতে রচনা করা হয়েছে সেখানে সহি থেকে দুর্বল, সত্য থেকে মিথ্যা এই বর্ণনাগুলোকে পৃথক করা হয়েছে এবং এই পৃথক করার কাজ হচ্ছে আলেমদের কাজ। এভাবে যে ইতিহাসের গ্রন্থগুলো রচনা করা হয়েছে সেই গ্রন্থগুলো অনুসরণ করার মাধ্যমে সাহাবা ইকরামদের মধ্যে সংঘটিত সেই ঘটনাগুলো সম্পর্কে সত্য এবং স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব। এবং আমাদের এই আলোচনায় ইতিহাসে সেই ঘটনাগুলোর প্রসঙ্গে আমরা শাইখ সাল্লাবী হাফিজাউল্লাহ তার গ্রন্থে তিনি যে বর্ণনাগুলোকে সংকলন করেছেন সেগুলোকে আমরা গ্রহণ করেছি। বিভিন্ন রকমের বর্ণনার মধ্য থেকে কোনটি নির্ভরযোগ্য, কোনটি দুর্বল কিংবা অবিশুদ্ধ সেই নির্বাচনের কাজটি তিনি করেছেন, এবং একই সঙ্গে উৎস হিসেবে সাম্প্রতিক সময়ে বা সমসাময়িক সময়ে বিভিন্ন আলেমদের আলোচনার বিভিন্ন অংশকে আমরা এখানে সংকলন করেছি। এই হচ্ছে আমাদের আজকের পর্বের ভূমিকার প্রথম অংশ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে, যেখানে আমরা ফিতনা শব্দ, এই শব্দের অর্থ এবং ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো ছিল কিংবা হাদিসের সেই সাবধানবাণী, সেখান থেকে সাহাবা একরাম কীভাবে নিজেদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন ইতিহাসের সেই পরবর্তী ঘটনাগুলো, সেই ঘটনাগুলো জানার গুরুত্ব সম্পর্কে কিছু বিষয় পেশ করতে যাচ্ছি। এক্ষেত্রে প্রথমেই আমরা জানার চেষ্টা করব ফিতনা শব্দের অর্থ কি, এর মাধ্যমে কী বোঝানো হয় সেই প্রসঙ্গে। ফিতনা শব্দের একটি সাধারণ অর্থ হচ্ছে পরীক্ষা, এবং যার মাধ্যমে ভালো কিংবা মন্দকে পৃথক করা হয়, যাচাই বাছাই করা হয়। ফিতনা শব্দের মূল শব্দটিকে যে বাক্যাংশ বা ফ্রেজ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এরকম, ফাতান্তু আল ফিদ্দা ওয়াল জাহাব, অর্থাৎ আমি গুণগত মান যাচাই করলাম, পৃথক করলাম স্বর্ণ এবং রৌপ্যের। অর্থাৎ স্বর্ণ এবং রৌপ্য এই ধাতুগুলোর সঙ্গে বিভিন্ন রকমের অবিশুদ্ধ পদার্থ মিশে থাকে, খাদ মিশ্রিত থাকে, এবং যখন স্বর্ণ কিংবা রৌপ্যকে আগুনে উত্তপ্ত করা হয়, আগুনে তাপ দিয়ে গলিয়ে ফেলা হয়, সেরকম কঠিন অবস্থায় সেই ধাতুগুলো থেকে যে খাদ সেগুলো পৃথক হয়ে যায়, অর্থাৎ ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়, বিশুদ্ধ স্বর্ণ এবং রৌপ্যকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। এভাবে বিভিন্ন পরীক্ষা এবং কঠিন পরিস্থিতির মাধ্যমে কোনো বিষয়ের গুণগত মান যাচাই করা, ভালো মন্দ এগুলোকে পৃথক করা, এটাই হচ্ছে ফিতনার একটি সহজ অর্থ বা সাধারণ অর্থ। কোরআন এবং সুন্নাতে বিভিন্ন স্থানে ফিতনা শব্দটিকে ব্যবহার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের অর্থে ফিতনা শব্দকে ব্যবহার করা হয়েছে। প্রায় 9, 10 বা 11 রকমের অর্থ আমরা দেখতে পাই। তার মধ্যে কিছু অর্থ আমরা এখানে উল্লেখ করছি। ইবনে হাজার আল আসকালানি তিনি বলছেন যে কোথায় কোন অর্থ প্রয়োগ হবে সেটা বুঝতে হবে যে কনটেক্সট বা প্রসঙ্গ সেখান থেকে। ফিতনা শব্দের প্রথম অর্থ হচ্ছে পরীক্ষা, আরেকটি অর্থ হচ্ছে মানুষকে বাধা প্রদান করা, মানুষকে তাড়িয়ে দেওয়া। ফিতনা শব্দের আরেকটি অর্থ হচ্ছে জুলুম, নির্যাতন, যখন কারো উপর অত্যাচার করা হয় সেটা। ফিতনা শব্দের আরেকটি অর্থ হচ্ছে কুফর কিংবা শির্ক। 5 নম্বর ফিতনা শব্দের আরেকটি অর্থ হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি গুনাহের কাজে আটকে যায় কিংবা তার মধ্যে মুনাফিক থাকে, নিফাকিতে সে আটকে যায়, এটা হচ্ছে ফিতনা শব্দের আরেকটি অর্থ। 6 নম্বর ফিতনা শব্দের একটি অর্থ হচ্ছে যে সত্য এবং মিথ্যার মিশ্রণে সংশয়গ্রস্ত হয়ে যাওয়া। 7 নম্বর ফিতনার আরেকটি অর্থ হচ্ছে বিভ্রান্তি। 8 নম্বর ফিতনার একটি অর্থ হচ্ছে হত্যা এবং বন্দি গ্রহণ করা ইত্যাদি। 9 নম্বর ফিতনার একটি অর্থ হচ্ছে পারস্পরিক অনৈক্য, বিভেদ, নানা রকমের মতামত ইত্যাদি। এবং 10 নম্বর অনেক ক্ষেত্রে পাগলামি, এই অর্থেও ফিতনা শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে। কাজেই ইবনে হাজারুল আসকালানি সেই কথা যে প্রসঙ্গ থেকে বুঝতে হবে যে কোথায় কী অর্থে ফিতনা শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। আমাদের এই আলোচনায় এবং সামনে যে ঘটনাগুলো আসছে সেখান থেকে ফিতনার যে অর্থগুলো প্রয়োগ হবে সেগুলো হচ্ছে অবশ্যই যে পরীক্ষা অর্থে ফিতনা প্রয়োগ হবে, এবং সত্য এবং মিথ্যার মিশ্রণে সংশয়গ্রস্ত হয়ে যাওয়া তার অর্থে ফিতনা প্রয়োগ হবে, বিভ্রান্তি, বিভেদ, অনৈক্য, নানা রকমের মতামত সেই অর্থেও ফিতনা প্রয়োগ হবে, ফিতনা শব্দের অর্থ প্রয়োগ হবে। ফিতনা শব্দের একটি অর্থ ছিল শিরক এবং কুফরের যেই ব্যবস্থা, কুফরি এবং শিরকি দিন বা ধর্ম সেগুলোকেও ফিতনা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করছি যেখানে ফিতনার যে অর্থ, কখন কোন অর্থ প্রয়োগ করা হয়, কখন কোন অর্থকে বুঝতে হবে তার একটি ঘটনা রয়েছে। সেই সময়ের ঘটনা যখন কিনা আবদুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তার যে ফিতনা সেটা চলছিল, পরীক্ষা অর্থে ফিতনা শব্দটিকে এখানে ব্যবহার করা হচ্ছে। সেই ফিতনা চলাকালীন সময়ে দুইজন ব্যক্তি এসে আসলো আবদুল ইবনে ওমরের কাছে, এবং আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সমস্ত ফিতনার ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছিলেন এবং কোনো পক্ষেই তিনি যোগদান করেননি। তিনি সব ঘটনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, মুসলিমদের কারো রক্তপাত করা থেকে তিনি নিজেকে হেফাজত করে যাচ্ছিলেন। কাজেই তিনি এই ধরনের নিষ্ক্রিয় বা নিষ্পৃহ অবস্থায় ছিলেন। সেই অবস্থায় দুজন ব্যক্তি এসে তাকে উৎসাহিত করার চেষ্টা করছিল যেন তিনি যোগদান করেন, এবং তারা বলছে আপনি তো ভালো করেই জানেন যে লোকেরা কী করার চেষ্টা করছে, আপনি খাত্তাবের পুত্র, ওমরের সন্তান, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবিদের একজন, আপনাকে বের হতে কে নিষেধ করেছে? জবাবে আব্দুল ইবনে ওমর তিনি বললেন যে আমাকে বাধা দিচ্ছে নিঃসন্দেহে এই বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কোনো মুসলিমকে হত্যা করা হারাম করে দিয়েছেন। তার সেই জবাব শুনে দুইজন ব্যক্তি তারা বললেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কথা বলেননি, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন যে হ্যাঁ, ফিতনা দূর হয়ে যাওয়া এবং দিন পরিপূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যাওয়া পর্যন্ত যেই যুদ্ধ, সেই যুদ্ধ তো আমরা করেছি। আর তোমরা বর্তমানে এমন এক উদ্দেশ্যে যুদ্ধ করছো যার মাধ্যমে ফিতনা আরও ব্যাপক আকার ধারণ করবে এবং দিন হয়ে যাবে গাইরুল্লাহর জন্য। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি একজন বিশিষ্ট আলেম সাহাবি ছিলেন, তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে কোরআনের সেই আয়াতে, সূরা বাকারার সেই আয়াতে, সেখানে ফিতনা শব্দটিকে যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শির্ক এবং কুফুরি শাসন ব্যবস্থা বা শির্ক এবং কুফুরি জীবন ব্যবস্থা। কুফুরি এবং শির্কের যেই দিন সেটাকে বোঝানো হয়েছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না সেই ফিতনা দূর হয়ে যায় এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায়। ইবনে ওমর বলেছেন যে সেই ফিতনা দূর করা পর্যন্ত, শির্ক এবং কুফুরের জীবন ব্যবস্থা দূর করা পর্যন্ত এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা পর্যন্ত যে যুদ্ধ সেটা আমরা করেছি, আর তোমরা বর্তমানে যে যুদ্ধ করছো তার মাধ্যমে ফিতনা, অর্থাৎ এখানে বিশৃঙ্খলা, বিভেদ, অনৈক্য এটাকে বোঝানো হয়েছে, সেটা আরও ব্যাপক আকার ধারণ করবে এবং দিন হয়ে যাবে গায়রুল্লাহর জন্য। সুতরাং এই হচ্ছে ফিতনা শব্দের বিভিন্ন অর্থ এবং তার প্রয়োগের কিছু উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা কি মনে করে যে তারা এই কথাগুলোই অব্যাহতি পেয়ে যাবে, আমরা ইমান এনেছি, ওয়া হুম লা ইউফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আরেকটি ফিতনা শব্দের অর্থ যেটা আমাদের আলোচনাতে সামনের ঘটনাগুলোতে ব্যাপকভাবে প্রয়োগ হবে সেটা হচ্ছে পারস্পরিক অনৈক্য, বিভেদ এবং মত পার্থক্য। সেটা হচ্ছে ফিতনা শব্দের আরেকটি অর্থ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার একটি আয়াতে আমাদের সামনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। এখানে ফিতনা শব্দটিকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তাহলে তারা শুধুমাত্র তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করত, বিভ্রান্তি সৃষ্টি করতো এবং তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে ছুটাছুটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবা কেরামদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে সতর্ক করে দিয়ে গিয়েছেন, সাবধানবাণী প্রদান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে ইলম দিয়েছেন তার মাধ্যমে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ফিতনা সময়ে কী ভূমিকা গ্রহণ করতে হবে সেই কঠিন পরিস্থিতি সম্পর্কে সাবধানবাণী। ফিতনা আসবে, ফিতনা চলমান থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদেরকে সাবধান করে গিয়েছেন। এবং আমরা দেখতে পাই যে সেই কঠিন সময়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর মাধ্যমেই সাহাবা কেরাম দিক নির্দেশনা লাভ করেছেন। কাজী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসগুলো থেকে সাবধানবাণী গ্রহণ করা এবং সেখান থেকে উপকৃত হওয়ার সুযোগ আমাদের জন্য রয়েছে, কারণ ফিতনা নির্মূল হবে না, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত এবং চলমান থাকবে। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই ডক্টর আব্দুল আজিজ সাগির দুখান তিনি একটি গ্রন্থ রচনা করেছেন, সেখানে যিনি ফিতনা সম্পর্কিত সমস্ত হাদিসগুলোকে তিনি সংকলিত করেছেন এবং সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে কোন হাদিসগুলো সহি কিংবা কোনগুলো দয়ীফ বা দুর্বল। তার সেই গ্রন্থ আহাদাত ওয়া আহাদিদ আল ফিতনা আল উলা, এবং সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলোকে চিহ্নিত করেছেন, যার মধ্যে কিছু আমরা আমাদের আলোচনার এই শেষ অংশে উল্লেখ করতে যাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে মানুষের উপরে পরীক্ষা, ফিতনা আসবে, এটাই হচ্ছে নিয়তি বা তাকদির, এবং এই তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দিষ্ট করেছেন, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট করা নিয়ম বা সুন্নাহ। যেমন একটু আগেই আমরা আয়াতটিকে উল্লেখ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা কি ধরে নিয়েছে যে এই কথা বলেই তারা অব্যাহতি পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে, আমরা ইমান এনেছি, আর তাদেরকে যাচাই বাছাই করা হবে না, পরীক্ষা করা হবে না, ওয়া হুম লা ইউফতানুন। এবং সবচেয়ে কঠিন পরীক্ষা কাদের উপরে আসে? একজন ব্যক্তি তার দিনের উপরে যতটুকু নিবেদিত প্রাণ, যে যত বেশি দিনদার সেই অনুপাতে তার উপরে তত বেশি কঠিন পরীক্ষা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন, আশাদ্দু বালাআন আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল, ইউবতালাল আব্দু আলা হাসাবি দিনহি। একজন মানুষের পরীক্ষা হয়, বান্দাকে পরীক্ষা করা হয় তার দিনদারিতার মাত্রা অনুসারে। সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর, তারপর যারা যত বেশি দিনের প্রতি নিবেদিত প্রাণ সেই অনুসারে তাদের উপরে পরীক্ষা আসে। যে ব্যক্তি তার দিনদারিতে যত অবিচল হবে তার পরীক্ষা হবে তত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, এবং যদি কোনো একজন ব্যক্তি দিনদারিতে নমনীয় হয় সেই অনুসারে তার পরীক্ষাও কমে আসে। এই অবস্থায় বান্দা একের পর এক বিপদের মাধ্যমে পরিবেষ্টিত থাকে, শেষ পর্যন্ত সে জমিনে এমন একটি অবস্থায় বিচরণ করতে থাকে যখন কিনা সে গুনাহমুক্ত হয়ে যায়, পাক সাফ হয়ে যায়। অর্থাৎ এই পরীক্ষাগুলোর মাধ্যমে, কঠিন অবস্থা, বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিমদের উপরে এক অর্থে অনুগ্রহই করে থাকেন এবং তাদের দুনিয়াতেই বিভিন্ন ভুল ত্রুটি গুনাহ মাফের একটি সুযোগ প্রদান করে থাকেন। যেমন আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে একজন মুমিনের পায়ে যদি একটি কাঁটাও বিদ্ধ হয় তার মাধ্যমেও একটি গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিয়ে থাকেন। সুতরাং এদিক থেকে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যে নিয়তি বা তাকদীর নির্ধারণ করেছেন, ফিতনা আসবে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন, যাচাই বাছাই করবেন, তার মধ্যেও কিছু উপকারিতা রয়েছে। কাজেই মুসলিমের জন্য, একজন মুসলিমের জন্য অবস্থা সবসময়ের জন্যই আশ্চর্যজনক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন যে একজন মুমিনের জন্য অবস্থাটি সত্যি আশ্চর্যজনক। যদি ভালো কিছু হয় সে আল্লাহর শুকর করে, আর যদি খারাপ কিছু আসে সেই অবস্থায় সে সবর করে এবং ফলাফলের দিক থেকে এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগাম বাণী সাহাবায়ে কেরামদের মাঝে রেখে গিয়েছিলেন, তার একটি বড় উদ্দেশ্য হচ্ছে যেন তারা আগাম প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, নিজেদেরকে প্রস্তুত করা। ফিতনা আসবে, ফিতনা আসছে, কাজেই ফিতনা আসার আগেই নিজেদেরকে প্রস্তুত করা, তৈরি থাকা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সেই ঘটনাগুলো থেকে আমরা দেখতে পাই যে একটি বড় শিক্ষা। সামনের আলোচনাগুলোতে যখন আমরা ঘটনাভিত্তিক আলোচনা পেশ করতে শুরু করব, যখন উদাহরণগুলো আসবে, তখন এই প্রত্যেকটি শিক্ষার যে বিস্তারিত ব্যাখ্যা আশা করা যায় সেই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের সামনে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। ফিতনা আসার আগেই নিজেদেরকে প্রস্তুত করা, সাবধান থাকা, একদিকে ইলমের প্রস্তুতি, আরেকদিকে আমল এবং তাকোয়া বানানোর প্রস্তুতি। সূরা আনফালে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যে যদি আমরা তাকোয়া অবলম্বন করি, পরহেজগারি অবলম্বন করি, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, এভাবে যদি একটি আমলের জিন্দেগি আমরা গঠন করি, তাহলে এর পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে দান করবেন ফুরকান, বা ভালো এবং মন্দ, সত্য কিংবা মিথ্যার পার্থক্য করার যেই শক্তি, সেটা আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে দান করবেন। সেই নূর, সেই আলো আল্লাহ সুবহানাল্লাহ তিনি আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন, অর্থাৎ সেই শক্তি দান করবেন যার মাধ্যমে ফিতনার সময়ে কিংবা একটি সংশয়গ্রস্ত অবস্থায় কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি সঠিক, কোনটি ভুল, সেটা বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাল্লাহ দান করবেন। ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়াইগফির লাকুম, এবং তিনি তোমাদের মধ্য থেকে মন্দ বিষয়গুলোকে সরিয়ে দেবেন এবং তোমাদের ভুল ত্রুটি, তোমাদের গুনাহকে ক্ষমা করবেন। ওয়াল্লাহু জুল ফাদলিল আযীম, এবং আল্লাহ সুবহানাল্লাহ তিনি হচ্ছেন মহা অনুগ্রহশীল। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, ফিতনা আসবে, এটা অনিবার্য, নিয়তি কিংবা তাকদীরের বিধান, এটাকে জেনে করণীয় কী ঠিক করা হবে। ফিতনা আসবে এ কারণে নিষ্পৃহ অবস্থায় বসে থাকা, নিষ্ক্রিয় বসে থাকা কিংবা কিছুই না করা, এটা সঠিক মানসিকতা নয়। সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে যখন কোত্থেকে ফিতনা আসছে বা ফিতনার কারণগুলো কী সেটাকে চিহ্নিত করা সম্ভব হয়, সেই অবস্থায় ফিতনার কারণগুলোকে চিহ্নিত করে সেগুলোকে নির্মূল করার চেষ্টা করা, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো থেকে একটি বড় শিক্ষা। অর্থাৎ যখন স্পষ্ট সত্য এবং মিথ্যা সেগুলোকে পৃথক করা যাবে, ফিতনাকে চিহ্নিত করা যাবে, সেই অবস্থায় একজন মুসলিমের উচিত হবে সাধ্যমতো সেগুলোকে দূর করা এবং নিষ্ক্রিয় করার চেষ্টা করা, এবং মুসলিমদের মধ্যে বিষয়গুলোকে মীমাংসা করা এবং নিষ্পত্তি করে দেওয়ার জন্য কাজ করা, শুধুমাত্র অলস বসে থাকা নয়। যেমন সূরা হুজুরাতের আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেছেন, ফা আসলিহু বাইনাহুমা, তখন তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দিবে। ইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا সম্পূর্ণ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে যদি মুমিনদের দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তাদের উভয়ের মধ্যে তোমরা শান্তি স্থাপন করে দাও, কিন্তু যদি তাদের এক দল অপর দলের উপরে জুলুম করে বা সীমা লঙ্ঘন করে, অত্যাচার করে, তখন তোমরা সবাই মিলে সেই সীমা লঙ্ঘনকারী দলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হও, যতক্ষণ না যারা অত্যাচারী তারা আল্লাহর আমর বা আল্লাহর বিধানের দিকে ফেরত আসে এবং সেটাকে মেনে নেয়। অপরদিকে যখন এমন একটি অবস্থা সৃষ্টি হয় যখন কিনা কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি কল্যাণ, কোনটি অকল্যাণ কিছুই বোঝা সম্ভব হয় না। সেই অবস্থায় সেখান থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া, এটি হচ্ছে সেই ঘটনাগুলো থেকে একটি বড় শিক্ষা। নুয়াইম বিন হাম্মাদ তার কিতাবুল ফিতানে উল্লেখিত হাদিস থেকে আমরা দেখতে পাই, হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কোনো একজন ব্যক্তি এসে হুজাইফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করলেন, তার কাছে জানতে চাইলেন, যিনি ফিতনা সম্পর্কিত হাদিসগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন সাহাবায়ে কেরামের মাঝে, তার কাছে এসে জানতে চাওয়া হয়েছিল যে কোন ফিতনা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়াবহ। তিনি জবাব দিয়ে বলেছিলেন যে যখন তোমার কাছে কল্যাণ এবং অকল্যাণ উভয়টি পেশ করা হবে আর তুমি কোনটি গ্রহণ করবে সেটা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, সন্দেহে পতিত হবে, সেই ফিতনা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ফিতনা, সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক। এরকম ফিতনার সময়ে সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, এটি সাহাবায়ে কেরামদের সেই ঘটনাগুলো থেকে একটি বড় শিক্ষা। এবং সেই নিষ্ক্রিয়তা এমনকি মুখের কথা প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমেও হতে পারে, কারণ ফিতনার সময় অনেক ক্ষেত্রে মুখের কথা এটি তরবারি থেকেও ধারালো হয়ে যায়। সামান্য কথার মাধ্যমেই একের বিরুদ্ধে অন্যের জন্য আবেগ, ইমোশন এগুলোকে উস্কে দেওয়া যায়, এবং সেই অবস্থায় যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় সেটাকে আর কখনোই নিয়ন্ত্রণ করা বা আগের অবস্থায় ফিরিয়ে আনা আর সম্ভব হয় না। বর্তমান সময়ে এই কথা কিংবা প্রচার প্রচারণা, তার আরেকটি প্রভাব আমরা অনেক সময় মিডিয়াতে বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে সত্য কিংবা মিথ্যা প্রচার প্রচারণা সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে অনেক পরিস্থিতিকে ধোঁয়াশাপূর্ণ এবং ঘোলাটে করে দেওয়া হয় এবং সেখান থেকে অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে থাকে। মুসান্নাফি ইবনে আবি সাইবা সেখানে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাচ্ছি, আব্দুল ইবনে আমর তিনি বলেছেন, ফিতনা আসবে, ফিতনা দেখা দিবে, এবং এটা আরবদের উপরে ফোটায় ফোটায় পড়তে থাকবে। সেই অবস্থায় একজন হত্যাকারী, একজন কতলকারী, সে জাহান্নামে যাবে। এবং সেই রকম অবস্থায় তিনি বলছেন যে ফিতনা অর্থাৎ জিহবা সেটা তরবারির আঘাতের থেকেও প্রচণ্ডতম হবে। বিশিষ্ট তাবি তাউস রাহিমাল্লাহ তিনি বলছেন যে জনৈক একজন ব্যক্তি সে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে জানতে চাইল যে এটা কি ওই ফিতনা যার সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা পেশ করতেন। এই ঘটনাটি হচ্ছে সেই ঘটনা যখন আবু মুসা আল আশআরি এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাদের ব্যাপারে একটি সিদ্ধান্তের বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। জবাবে আবু মুসা আল আশআরি তিনি বললেন যে এই হচ্ছে সেটা। তিনি বললেন এগুলো হচ্ছে ফিতনার মারাত্মক মারাত্মক অংশগুলোর মধ্য থেকে একটি, এরপরে বাকি রইল বড় বড় অন্ধকারাচ্ছন্ন ফিতনা যা গোটা জাতিকে গ্রাস করে ফেলবে। যারা সেই ফিতনার দিকে মনোযোগ দিবে সেটা তাদেরকে নির্মমভাবে আকৃষ্ট করে ফেলবে, এবং সেই ফিতনা চলাকালীন সময়ে যারা বসে থাকবে তারা দাঁড়ানো লোকের থেকে উত্তম, যারা এক জায়গায় নিশ্চল দাঁড়িয়ে থাকবে তারা চলাচলকারী লোকেদের থেকে উত্তম, স্বাভাবিক গতিসম্পন্ন লোক দ্রুতগামী লোকের থেকে উত্তম, আর ফিতনা সম্পর্কে মন্তব্যকারী ব্যক্তির থেকে যে ব্যক্তি চুপ থাকবে, নীরবতা অবলম্বন করবে সেই ব্যক্তি উত্তম, আর সেই ব্যক্তির থেকেও যে ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি অর্থাৎ জাগ্রত ব্যক্তির থেকে একজন ঘুমন্ত ব্যক্তি ফিতনার সময়ে উত্তম। সুতরাং এই হাদিসগুলো থেকে ফিতনার সময়ে পরিস্থিতি ভেদে মুসলিমদের কাজ কিংবা মানসিকতা কী হওয়া উচিত তার একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন, চতুর্দিকে সেই ফিতনাবাজ লোকেরা তাকে ঘেরাও করে রেখেছে এবং বিভিন্ন রকমের বিশৃঙ্খলা অন্যায় দাবি পেশ করছে, সেই অবস্থায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কী কর্মপদ্ধতি ঠিক করেছিলেন তার মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ সামনের আলোচনাগুলোতে অনেক শিক্ষণীয় বিষয় লাভ করতে পারব। সাধারণভাবে যেন মনে হয় যে ওসমান ইবনে আফফান তিনি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, কিন্তু কেন তিনি সেই রকম ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তার ফায়দা কী ছিল সেটা সেই ঘটনায় বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমরা উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের টুকরার মতো, অন্ধকার রাতের টুকরোর মতো ফিতনা এবং বিপর্যয় আসতে থাকবে। সেই অবস্থায় সকালবেলা যেই ব্যক্তি মুমিন থাকবে সে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় যে ব্যক্তি মুমিন থাকবে সে সকালবেলায় কাফের হয়ে যাবে। সেই রকম সময়ে একজন বসে থাকা ব্যক্তি সে দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম, দাঁড়ানো ব্যক্তি চলাচলকারী ব্যক্তির থেকে উত্তম, চলাচল ব্যক্তি সাধারণ গতিতে চলাচলকারী ব্যক্তি দ্রুত গতিতে চলমান ব্যক্তির থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সেই রকম একটি সময় আসলে তোমরা তোমাদের ধনুক ভেঙে ফেলো, ধনুকের ছিলা বা ধনুকের যে দড়ি থাকে সেটাকে ছিঁড়ে ফেলো, তোমাদের তরবারিগুলোকে পাথরের উপরে আঘাত করতে শুরু করো, অর্থাৎ সেগুলোর যে তীক্ষ্ণতা ধার সেগুলোকে নষ্ট করে ফেলো, সেগুলোকে ভোঁতা করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই রকম ফিতনা সম্পর্কে, এমনকি তোমাদের কারো ঘরে যদি ফিতনা ঢুকে পড়ে, বিপর্যয় ঢুকে পড়ে, সেই অবস্থায় সেই ব্যক্তি যেন আদম আলাইহিস সালামের সেই দুই পুত্রের উত্তম পুত্র অর্থাৎ হাবিলের মতো হয়ে যায়। অর্থাৎ হাবিল, তিনি কাবিল সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যদিও বা তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। আবু দাউদে হাদিসটি এসেছে। তৃতীয় পয়েন্ট, ফিতনার সেই হাদিসগুলো এবং ঘটনাগুলো বিশ্লেষণ করে আরেকটি শিক্ষা সেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে এই হাদিসগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ এবং দলিল। পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা দিয়েছেন সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ঠিক সেভাবেই সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে গিয়েছিলেন যে প্রথম ফিতনা কোত্থেকে আসবে, কোন এলাকা কোন স্থান থেকে আসবে। সে পূর্ব দিকের অঞ্চল কুফা বাসরা, সেই স্থানগুলোকে চিহ্নিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে জানিয়েছিলেন ফিতনা আসবে পূর্ব দিক থেকে। এবং সেটাই আমরা দেখতে পাই পরবর্তীতে যে ফিতনা সৃষ্টি হয়েছিল, প্রথম যুদ্ধ জামালের যুদ্ধ, সেটা সেই অঞ্চল থেকেই, সেই অঞ্চলেই সংঘটিত হয়েছিল। এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয় স্মরণ করা যেতে পারে যে ফিতনার সূচনা, ফিতনার সৃষ্টি উৎপত্তি, মুসলিমদের একের বিরুদ্ধে আরেক দলকে যুদ্ধে লাগিয়ে দেওয়া, সেই কাজগুলোর কোনো একটি কাজের পেছনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবি জড়িত ছিলেন না। একজন সাহাবিও সেই কাজগুলোর পেছনে কোনোভাবেই জড়িত ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য যে ব্যক্তিরা এসে তাকে অবরুদ্ধ করেছিল সেখানে কোনো সাহাবি ছিলেন না। কিংবা খারিজিদের যে ফিতনা, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন সাহাবি কোনোভাবেই যুক্ত ছিলেন না। কাজেই পরবর্তী সময়ে কিভাবে লোকেরা সেই পরিস্থিতিগুলোর জন্য সাহাবিদেরকে দোষারোপ করতে পারে, অথচ সাহাবায়ে কেরাম তাদের নিজ নিজ অবস্থান থেকে সেই সংশয়পূর্ণ অবস্থাগুলোকে সংশোধন করার জন্য সাধ্যমতো কাজ করেছেন, ইস্তিহাদ করেছেন এবং সমাধান করার চেষ্টা তারা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ফিতনার আগে এমন একটি সময় আসবে যেটা হবে খুবই সুখ সমৃদ্ধি শান্তির যুগ, এবং সেটাও বাস্তবে সংঘটিত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের প্রথম অংশে কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না, এবং এত সুখ এবং শান্তি এবং নিরাপত্তা ছিল, সচ্ছলতা ছিল, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, এমন একটি সময় আসবে যখন একজন নারী একাকী ইরাকের সেই অঞ্চল হীরা থেকে বাইতুল্লাহ পর্যন্ত একাকী সফর করবে, এবং এই দীর্ঘ যাত্রায় একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করবে না। সুতরাং ফিতনা সম্পর্কিত সেই হাদিসগুলো, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার একটি বড় দলিল এবং প্রমাণ। চতুর্থ পয়েন্ট, শিক্ষণীয় বিষয়, আমরা দেখতে পাই যে ফিতনার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশৃঙ্খলার কারণে, সেই সময়ে বিশৃঙ্খলার কারণে ইলম কমে যায় এবং মূর্খতার ব্যাপক বিস্তার ঘটে। মূর্খ তুচ্ছ ব্যক্তিরা তারা নেতৃত্বের আসনে চলে আসে। ফিতনার সময়ে আল্লাহ রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহ এটা বন্ধ হয়ে যায়, দিন প্রচার, দিনের বিস্তার এগুলো বন্ধ হয়ে যায়। ইতিহাস থেকে আমরা দেখতে পাই উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময় থেকে শুরু করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালের সময় পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে শত্রুদের বিরুদ্ধে জিহাদ, আক্রমণাত্মক জিহাদ, জিহাদ ফিসাবিলিল্লাহ সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় ছিল এই ফিতনা এবং বিশৃঙ্খলার কারণে। পরবর্তীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সময় তিনি আবারও জিহাদ ফিসাবিলিল্লাহ, তার যে সুন্নাহ সেটাকে চালু করেছিলেন। ফিতনার সময় ইলম কমে আসে, এর একটি কারণ হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের মৃত্যু ঘটে, অথবা এই বিশৃঙ্খল অবস্থার কারণে, জুলুম অত্যাচারের কারণে তারা নিরবতা অবলম্বন করতে শুরু করেন, কিংবা অনেক ক্ষেত্রে তারা সমাজ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নির্জন বাস করতে শুরু করেন। সেই অবস্থায় লোকেরা, যারা তুচ্ছ এবং মূর্খ ব্যক্তি, তাদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে নেয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত জানতে চায়। এভাবে উভয় দলই বিভ্রান্ত হয়ে যায়। সুতরাং এটি হচ্ছে ফিতনার একটি বড় ক্ষতি, ইলম কমে যাওয়া। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কিতাবুল ফিতানে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। আবু মুসা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগের বিশেষ কিছু বিশৃঙ্খলা, ফিতনা এবং হত্যার আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এমন একটি অবস্থা আসবে মানুষ তার প্রতিবেশী, তার ভাই, এমনকি চাচাতো ভাইকেও সে হত্যা করবে। সে অবস্থায় আশ্চর্য হয়ে সাহাবায়ে কেরাম তার জানতে চাইলেন যে সেই সময় আমাদের ইলম কোথায় থাকবে, সেই দিন কি আমাদের সাথে আমাদের জ্ঞান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সেই যুগের অধিকাংশ মানুষের ইলম ছিনিয়ে নেওয়া হবে, শুধু বাকি থাকবে লোকেদের মধ্যে নির্বোধ এবং বোকা ব্যক্তিরা। তারা নিজেদেরকে খুবই তুচ্ছ মনে করবে এবং বাস্তবেই তারা খুবই তুচ্ছ লোক হবে। ফিতনার ঘটনাগুলো থেকে, ফিতনার বাস্তবতার আরেকটি পয়েন্ট হচ্ছে, আরেকটি শিক্ষা হচ্ছে যে ফিতনার সময়ে কঠিন অবস্থায় বহু মানুষ তাদের দিন ত্যাগ করে, খুব তুচ্ছ বিষয়ের বিনিময়ে লোকেরা তাদের দিনকে বিক্রি করে দেয়। কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নিশ্চয়ই মানুষের উপর এমন একটি যুগ আসবে যখন একজন মুমিন ব্যক্তি তার ইমানের কারণে লজ্জাবোধ করবে, মুমিন তার ইমানের ব্যাপারে অপমান অনুভব করবে। সেই সময়ের উদাহরণ দিয়ে তিনি বলছেন, যেভাবে কিনা বর্তমানে একজন পাপী ব্যক্তি তার পাপের কারণে অপমান বোধ করে থাকে, পরিস্থিতি এমন হবে যে একজন ব্যক্তিকে দেখিয়ে বলা হবে যে তুমি একজন মুমিন, তুমি একজন ফকিহ। বিশিষ্ট সাহাবি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে এমন এক ফিতনা প্রকাশ পাবে যেন সেগুলো অন্ধকার রাতের একটি টুকরো। সকালবেলায় যে লোক মুসলিম থাকবে বিকালে সে কাফের হয়ে যাবে, এমনকি বিকালে বা সন্ধ্যায় যে মুসলিম থাকবে পরের দিন সকালে সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মানুষ তার দিনকে দুনিয়ার সামান্য নগণ্য বস্তুর বিনিময়ে বিক্রি করে দেবে। হাসান আল বাসরি রাহিমাউল্লাহ তিনি এই প্রসঙ্গে বলছেন যে আল্লাহর কসম আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছি। হাসান আল বাসরি রাহিমাউল্লাহ তার সময়ের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে আল্লাহর কসম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই আমি সেই সমস্ত ব্যক্তিদের কেমন আকৃতিতে দেখেছি যে তাদের মধ্যে কোনো বোধ শক্তি নেই, যেন তারা জ্ঞান বুদ্ধিহীন কিছু শরীর। হাসান আল বসরি তার সময়ে সেই লোকেদের উদাহরণ দিয়ে বলছেন যে তিনি এরকম লোকেদেরকে দেখেছেন। তাহলে সেই সময় থেকে এতগুলো বছর পর বর্তমান সময়ে আল্লাহ রাসূল ইসলামের সেই হাদিস কত ব্যাপকভাবে আমাদের উপর প্রযোজ্য, সামান্য বিনিময়ে লোকেরা তাদের দিন ত্যাগ করছে। হাসান আল বসরি বলছেন যে লোকেরা 2 দিরহামের বিনিময়ে তাদের দিনকে বিক্রি করে দিচ্ছে। ষষ্ঠ পয়েন্ট, ফিতনার ঘটনাগুলো থেকে আমরা দেখতে পাই যে এই ফিতনা, অর্থাৎ ফিতনার অর্থ এখানে বিভক্তি, বিভেদ, অনৈক্য, বিশৃঙ্খলা, এই অর্থে যে এই বিভক্তি বিভেদ এটাই হচ্ছে মুসলিমদের বড় শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন যেন শত্রুরা সম্মিলিতভাবে সম্পূর্ণ মুসলিমদেরকে ধ্বংস করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যেন মুসলিমরা দুর্ভিক্ষের মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছেন। আরেকটি হাদিসে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যেন মুসলিমরা সম্পূর্ণভাবে পূর্বের উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবাধ্যতার কারণে যেভাবে সমূলে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেরকমভাবে যেন ধ্বংস না করেন, তার জন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। যেমন সম্পূর্ণ জাতিকে সলিল সমাধি বা পানিতে ডুবিয়ে যেন ধ্বংস করে দেওয়া না হয় তার জন্য দোয়া করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া করেছিলেন যে মুসলিমদের এক অংশের মাধ্যমে যেন আরেক অংশের উপরে আরেক অংশকে অত্যাচার নির্যাতন করা না হয় কিংবা জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন না হয়, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। সুতরাং যখন মুসলিমদের মধ্যে এভাবে বিভেদ, অনৈক্য, নানা রকমের দলাদলি এগুলো সৃষ্টি হবে, তখন আল্লাহর শাস্তি মুসলিমদের উপর এভাবে আসবে যে মুসলিমদের এক অংশ আরেক অংশের উপর জুলুম অত্যাচার করতে শুরু করবে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদিরে নির্ধারণ করেছেন বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়াকে তিনি প্রত্যাখ্যান করেছেন। যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার উদ্দেশ্যে লোকেরা, সেই বিশৃঙ্খল ফিতনাবাজ লোকেরা তাকে অবরুদ্ধ করেছিল, বাড়ি ঘেরাও করেছিল, সেরকম একটি অবস্থায়, এবং এই আলোচনাগুলো সামনের দিকে বিস্তারিতই আসবে, আজকের পর্বে শুধুমাত্র আমরা শিক্ষাগুলোকে উল্লেখ করছি, সেই অবস্থায় আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশিষ্ট সাহাবী ছিলেন, তিনি তার সাধ্যমতো লোকেদেরকে বিরত করার চেষ্টা করছিলেন, সমাধান করার চেষ্টা করছিলেন। তিনি উপস্থিত লোকেদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, হে লোকেরা, তোমরা ওসমান ইবনে আফফানকে হত্যা করো না। তিনি বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে আমি বলছি, কোনো উম্মত বা জাতি যদি তাদের নবীকে হত্যা করে তাদের উপর আল্লাহ তাদের 70,000 লোককে হত্যা করার ব্যবস্থা গ্রহণ করেন, আর যদি কোনো উম্মত তাদের খলিফাকে হত্যা করে তার বিপরীতে আল্লাহ তাদের 40,000 লোককে হত্যার মাধ্যমে শাস্তি প্রদান করেন। সপ্তম পয়েন্ট হচ্ছে ষষ্ঠ পয়েন্টের প্রায় অনুরূপ, সেটা হচ্ছে সেই বিভক্তি, বিভেদ, অনৈক্যের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এই ফিতনাগুলো আসে। এবং এই প্রসঙ্গে আয়াত রয়েছে, সূরা আনআমের আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. الله سبحانه وتعالى বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে যে কোনো শাস্তি তোমাদের উপর পাঠাতে পারেন, তোমাদের উপর থেকে আসমান থেকে কিংবা জমিন থেকে বা তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি পাঠাতে পারেন, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে একে অন্যের মুখোমুখি করে দেওয়ার মাধ্যমেও শাস্তি প্রদান করতে পারেন, এবং সেভাবে একের উপরে তোমরা অন্যায় আক্রমণ করবে, তার মাধ্যমে শাস্তির স্বাদ তোমাদেরকে তিনি আস্বাদন করাতে পারেন। 8নম্বর পয়েন্ট, ফিতনার কারণে মানুষের নৈতিক চরিত্র, আখলাক, সেগুলো খারাপ হয়ে যায়। মানুষের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, অবিশ্বাস, সন্দেহ, এগুলোর বিস্তার ঘটে। পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার, এই বিষয়গুলো ব্যাপকভাবে বিস্তার ঘটে। মানুষের উপর মানুষের আস্থা, সেগুলো নষ্ট হয়ে যায়। 9নম্বর পয়েন্ট হচ্ছে, ফিতনার কারণে উম্মতের যারা শ্রেষ্ঠ মানুষ তাদের কাছ থেকে বরকত লাভ করার যে সুযোগ, তাদের মাধ্যমে উপকৃত হওয়ার যে সুযোগ, সেগুলো কমে যায়, সেগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। ফিতনার কারণে সেই মানুষেরা হয় তারা নিহত হন, অথবা তাদের কাছ থেকে উপকার লাভ করার যে সুযোগ, সেগুলো বিভিন্ন পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা উল্লেখ করলাম, ফিতনার ঘটনা এবং হাদিসগুলো থেকে কিছু নির্বাচিত শিক্ষা, যা কিনা আমরা প্রথম পর্বেই আলোচনাতে উল্লেখ করে দিচ্ছি, এবং ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে ঘটনাভিত্তিক ধারাবাহিক আলোচনা আমরা শুরু করব। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী এবং তার খিলাফতকালের ঘটনা একেবারে তার শাহাদাত পর্যন্ত, এভাবে পরবর্তী ঘটনাগুলো আসবে। সবশেষে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করে আমাদের আজকের পর্ব আমরা শেষ করছি। আরও একবার স্মরণ করিয়ে দেওয়া যে শুরুর সেই ফিতনাগুলো কিংবা সাহাবায়ে কেরামদের মধ্যে যে যুদ্ধগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, তার পেছনের যারা ব্যক্তি, যারা কলকাঠি নেড়েছেন, সেই বিশৃঙ্খল ব্যক্তিদের মধ্যে কোনো একজন সাহাবিও ছিলেন না। যে সমস্ত লোকেরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য তাকে অবরুদ্ধ করেছিল, বিভিন্ন অঞ্চল থেকে এসে জমায়েত হয়েছিল, সেই ব্যক্তিদের মধ্যে একজনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ছিলেন না। সামনের আলোচনাতে এগুলো বিস্তারিতভাবেই আসবে, কারণগুলো কী, কেন বিভিন্ন লোকেরা এসেছিল ইত্যাদি বিষয়গুলো। সেখানে অনেক ধরনের লোকেরা ছিল যারা মাত্রই ইসলামে এসেছে বাহ্যিকভাবে, কিন্তু তাদের ভিতরে বিভিন্ন রকমের অসন্তুষ্টি ছিল। বিভিন্ন অঞ্চল থেকে তারা, দূরবর্তী অঞ্চল থেকে এসেছে, দিনের শিক্ষা তারা সেভাবে বুঝে উঠতে পারেনি। তাদের মধ্যে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে জাহিলিয়াতের বিভিন্ন চিহ্ন তখনও অবশিষ্ট ছিল। এটাই ছিল দূরবর্তী অঞ্চলের বিভিন্ন অবস্থা। সুতরাং মানুষদের যে সাধারণ অবস্থা, সেটা অনেকটাই পরিবর্তিত হয়েছিল, যা কিনা প্রথম দিকে ছিল। সেরকম একটা অবস্থায় আলী রাদিয়াল্লাহু খিলাফতকালে একজন ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহুর কাছে প্রশ্ন করলো এবং জানতে চাইল। সে বলল যে, কেন আপনার সময়ে এসে আমরা এত যুদ্ধ, এত বিবাদ বিগ্রহ এগুলো আমরা দেখতে পাচ্ছি, অথচ আবু বকর বা অমরের সময়ে তো এরকম বিশৃঙ্খলা ছিল না? তখন আলী রাদিয়াল্লাহু সেই প্রশ্নকারী ব্যক্তিকে জবাব দিয়ে বলেছিলেন যে, আবু বকর এবং অমরের সময়ে তারা যখন আমির ছিলেন, তারা শাসন করেছেন আমার মতো লোকেদের উপরে। তারা ছিলেন আমির, আমার মতো ব্যক্তিরা ছিলাম সাধারণ জনসাধারণ। তারা আমার মতো ব্যক্তিদের উপরে শাসন করেছেন, আর আমার সময়ে এসে আমি তোমার মতো লোকেদের উপরে শাসন করছি। কাজেই এটিও একটি বড় কারণ যা আমরা মাথায় গেঁথে নিতে পারি, যখন সামনের ঘটনাগুলো আমাদের সামনে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আমরা পেশ করব। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।